بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، جاء كتاب الأربعين النووية إمام نووي لكده كتاب التوحيد لمبر الدراس الدين النصيحة نصيحة إيان روض الدين قائم. عن أبي رقية تميم بن أوس الداري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: الدين النصيحة. قلنا: لمن؟ قال: لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. رواه مسلم. أبو رقية تميم ابن أوس الداري رضي الله عنه، تميم بن أوس الداري رضي الله عنه معناه معروف صحابي بجل القصاري وبجل الله خديه مدي صحابي تاي فرمدي نبي صلى الله عليه وسلم فرمي دي الدين النصيحة. دين الإسلام البنيادي نصيحة الوري دين الإسلام قد نصيحة لي قائم دين يان نصيحة يعني نصيحة يان خاما كوف مرزا وريبو يعني هو دين قائم قائم دين أفريد وانا قلنا لمن أحب كل عبد الله صلى الله عليه وسلم نصيحة خلق الله وريبو قال لله ولكتابه الله ورسوله ولكتابه الله وكتاب الله ولرسوله الله رسول الله ولأئمة المسلمين مسلمان أئمة كل حكام كل أمير كل علماء كل مربي كل إن الله وعامتي المسلمين يكون عام مسلمان يكون الله. رواه مسلم. طيب الله ولي نصير دون الله عز وجل توحيد ذلك من شر دعوة الدون الله عز وجل عبودية ذلك دعوة الدون الله هنا شريك ناديا من شر دعوة الدون إن الله الله كتاب ذلك دعوة الدون ماني قرآن شريف ذلك من شر قرآن شريف شيكون قرآن شريف من شر كفانسة دون قرآن شريف العمل قرابون قرآن شريف العمل قرابون يعني طي ولرسوله الرسول الله عز وجل رسوله لا نصير دماني يعني النبي صلى الله عليه وسلم طريق ما شد دعوة الدنيا لا عمل قرابان بعدها ما شد معنى قران نبي رتع قرابان يعني طيب يعني الله صلى الله عليه وسلم ولأئمة المسلمين مسلمان أئمة كل علماء حكام أمير كل وزير كل إذا الله نصير دماني إذا رأي توي حكم داخلي با ترى حطعم حكم الله رتع ثمر ماني با তারা এটা আদগুড়ি যাব হকম মাঝে নাফরমান নগরী বা তারা লয়ারে বাগাওয়াত নগরী বা তারারে বেজত নগরী বা তারারে জফত নগরী বা তাই আমত মুসলিমিন আল্লাহ নসিউদ্দিন মানে মুসলমান সকল ইতার আল্লাহ পালাই তো আইবা তারা আল্লাহ কম্মান চাইবা তারারে জারি নগরী বা দোকানও দিবা তারারে কম্মান দেখা দিবা নওয়াজ দুয়ারিকে দেখা দিবা তারা দুনিয়া দেখো তো দিনকে ফায়দা ওদিন দেখা দিবা তারারে গম্মিন শিখাই দিবা বোধাক্ত রুকি বা বালা রিক্ষা দাওয়াত দিবা এগুলো দেখি তারা নসিহত ওই দিকে এ ধরনের দিন ইসলাম বেশি নসিহত হবে বন্য দিয়ে ইয়ান আহমিয়ত সিদ্ধ দেখা যাক মুসলমান অন্য মানুষের খাওয়া দাওয়া মানে হামক রাজ্যে আর বলা হামক সব্বার দেওয়া হামক জিল্লা বলা তো হামক হামক দিলে মুসলমান বাড়ার হামক যা তো তোহা গুরু টিয়া হামা দোয়ার গুণ তোমার নসিহত নদী মানুষ তোমার হক গুরু নদ তুমি জিয়ান হক কমসল তোমার উল্টা করে দেখাই দিও ইনলা জানি মাল বেশি আসলে গুলো কয়ে তোমার নসিহত নদী মানুষ গিয়ে এন দিল্লা হক মানুষরে তোমারে মানুষকে বোধ কাম করত দিয়ে তুই হয় ভালো বা দিয়ে তুই মানুষ বলে বোধাইয়া তুই অতক্ষণ নজ মানুষকে নন্দ বোধ নসিত্ব ন ক মানুষকে গলত কাম করে তোমার ন কর মানুষ গিয়ে জুয়া খেলা ইয়াত নিশা খাত মুখাদ্দাত খাত সোড়া খাত তুই মানা নগর তার গাড়িতে নোকসান করে ফেলার দিন তুতে তুই তাদের নসিহত নত এন দিল্লা বেচা কিনার মাদে তুই দু খা নদীয় তুই দু খা দিলে তাদের নসিহত নত তোমার তো যদি মশুয়ারা সার গম মশুয়ারা বালা গান তুই যদি দেখো গম ইয়ান বরাবর নদী আর ইতো যদি দু খাদর দৌড়ি তুই তার নসিহত নত তাদের মুসলমানের নসিহত দন ওয়াজিব কোনো দলে হক খান জাহের করে দেওয়া দিব ইয়ান সবুতে ওয়াজিব ইনলা কোরআন শরীফ মানুষদে হক খান বয়ান করে দেওয়া হবে হাদিস হোক দু খাদি নেওয়া দিব চালি করে নেওয়া দিব গলত সেখানে নেওয়া দিবা আল্লাহ আলম।